সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, শিখি কি বলি যাতনা। ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়,